Book 2 68 68 كبير صغير بارو چھوٹو بارو چھوٹو كبير وصغير بارو ايبون چھوٹو বড় এবং ছোট আলফিলু কবির হাতি বড় হাতি বড় আলফারু সাগির ইঁদুর ছোট ইঁদুর ছোট মুজলিম ওয়া মুদিয় অন্ধকার এবং উজ্জ্বল অন্ধকার এবং উজ্জ্বল আল-লাইলু মুজলিম রাত অন্ধকার হয় রাত অন্ধকার হয় আন-নাহারু মুশরিক দিন উজ্জ্বল হয় দিন উজ্জ্বল হয় কাবীরু সিন ওয়া শাব বৃদ্ধ বৃদ্ধা এবং যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা এবং যুবক যুবতী জাদ্দুনা কাবীরু সিন্নি জিদ্দান আমাদের ঠাকুরদা খুবই বৃদ্ধ আমাদের ঠাকুরদা খুবই বৃদ্ধ ক্বাবলা 70 সানা কানা লা ইয়াজালু শাবান 70 বছর আগে সে যুবক ছিল 70 বছর আগে সে যুবক ছিল জামিল ওয়া কবিহ সুন্দর এবং কুৎসিত সুন্দর এবং কুৎসিত আল ফারাশাতু জামিলা প্রজাপতি সুন্দর হয় প্রজাপতি সুন্দর হয় আল আনকাবুত কবিহা মাকড়সা কুৎসিত হয় মাকড়সা কুৎসিত হয় সামিন ওয়া নাহিফ মোটা এবং রোগা মোটা এবং রোগা ইমরাআতুন ওয়াজনুহা 100 কিলো হিয়া সামিনা যে মহিলার ওজন 100 কেজি তিনি মোটা যে মহিলার ওজন 100 কেজি তিনি মোটা رجل وزنه 50 كيلو هو نحيف যে পুরুষের ওজন 50 কেজি তিনি রোগা যে পুরুষের ওজন 50 কেজি তিনি রোগা غالي الثمن ورخيص দামি এবং সস্তা দামি এবং সস্তা السيارة غالية الثمن غاريتا دامي الجريدة رخيصة خبرير كاغوجتي شستا خبرير كاغوجتي شستا